ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ابو بکر صدیق رضی اللہ عنہ ওনার জীবনী ইনশাআল্লাহ আমরা কভার করব প্রধানত আকবর শাহ খান নজিবাবাদী ওনার রচিত ইসলামী তারিখ এই কিতাবকে বেস করে ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনী আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার পুরো নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আবু কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তামিম ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার পূর্বপুরুষদের মধ্যে মুররা পর্যন্ত গিয়ে নসবনামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে মিলে যায়। পূর্বপুরুষদের মুররা পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। মুররা পর্যন্ত ছয় পুরুষের দূরত্ব ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হচ্ছে সালমা বিনতে সাকার ইবনে কাব ইবনে সাদ এবং তিনি উম্মুল খায়ের নামে পরিচিত ছিলেন বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা ওনার নাম হচ্ছে উসমান। জাহিলি যুগে তিনি আব্দুল কাবা নামে পরিচিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম রাখেন আবদুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক নাম আতিক ছিল। তো এ ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম একমত যে আতিক তার নাম নয় বরং এটা লকব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু দুই বছর দুই মাস ছোট ছিলেন বয়সে। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানে লালিত পালিত হন। ব্যবসা উপলক্ষে তিনি বাইরেও গমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেন এবং মদিনায় তিনি ইন্তেকাল করেন। জাহেলিয়াতের যুগে কুরাইশদের আভিজাত্য এবং নেতৃত্ব ছিল দশটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। হাশিম, উমাইয়া, নওফিল, আব্দুদ্দার, আসাদ, তামিম, মখজুম, আদি, আজ এবং সাহাম। এদের মধ্যে বনু হাশিমের দায়িত্ব ছিল হাজিদেরকে পানি পান করানো। এরকম প্রত্যেক গোত্রেরই বিশেষ বিশেষ দায়িত্ব ছিল। তো বনু তামিম গোত্রের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বনু তামিম ওই নেতৃস্থানীয় পরিবারের দায়িত্ব ছিল রক্তপণ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বনু তামিমের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রক্তপণ এবং ক্ষতিপূরণের ফয়সালা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা মেনে নিতেন গোটা কুরাইশ বংশ তা মেনে নিত। যদি কেউ অন্য কিছু স্বীকার করত তবে কেউই তা সমর্থন করত না। অনুরূপভাবে বনু আদি গোত্রের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দূত হিসাবে কাজ আঞ্জাম দিতেন। যুদ্ধের ময়দানে তিনি দূত হিসাবে গমন করতেন এবং মোকাবেলার মধ্যে কওমি আভিজাত্য বর্ণনা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেবল তার গোত্রের সর্দার বা কুরাইশি দশ নেতার অন্যতম ছিলেন না, তিনি বিত্ত বৈভবের দিক থেকেও বিরাট ঐশ্বর্যশালী এবং প্রতাপশালী ছিলেন। তিনি কুরাইশদের মধ্যে অত্যন্ত দয়ালু এবং দানশীল ছিলেন, বিপদে ধৈর্যশীল এবং অতিথিপরায়ণ ছিলেন। মানুষ তাদের সমস্যার ব্যাপারে তার নিকট এসে পরামর্শ গ্রহণ করত এবং তাকে একজন উঁচু দরের সুবিচারক মনে করত। আর এ কারণেই তিনি যখন মক্কা থেকে বিদায় হয়েছিলেন, যখন ইবনে দুকানা তাকে পথিমধ্যে ফিরিয়ে এনেছিলেন, অর্থাৎ তিনি যখন চলে যাচ্ছিলেন মক্কা থেকে তাদের নির্যাতনের মুখে, তখন ইবনে দুকানা মুশফিক হওয়া সত্ত্বেও তাকে ফিরিয়ে নিয়েছিলেন। কারণ ইবনে দুকানা সে বলেছিল যে, অর্থাৎ ওনার মতো একজন ভালো ব্যক্তি যদি মক্কা থেকে চলে যায় তাহলে এটা অনেক অসম্মানের কারণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বংশাবলী এবং আরব তথ্য বিশারদ। প্রকৃতিগতভাবে তিনি অন্যায় অপকর্ম এবং নোংরামি থেকে দূরে থাকতেন। জাহিলি যুগে তিনি কোনো প্রকার মদ্যপান করেন নাই। আবু বকর সিদ্দিক রাজিউল্লাহকে কেউ জিজ্ঞেস করল, আপনি কি কখনো শরাব পান করেছেন? তিনি উত্তর বললেন, নাউজুবিল্লাহ, কখনো নয়। সে জিজ্ঞেস করল যে কেন পান করেননি? আবু বকর রাজিউল্লাহ উত্তর দিলেন, আমার শরীর থেকে গন্ধ আসুক এবং মানুষত্ব অপসৃত হোক তা আমি চাইনি। একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উত্থাপিত হলে তিনি দুবার বলেন, আবু বকর সত্য বলেছেন। আবু বকর রাজিয়াল্লাহু সুঠাম, সুডোল, ভদ্র, সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ ছিলেন। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন তিনি এতটুকু দ্বিধাদ্বন্দ্ব করেননি, তৎক্ষণাৎ তার সাথে সাথে গ্রহণ করেন এবং সাহায্য সহায়তার অঙ্গীকার করেন। সে অঙ্গীকার খুবই দায়িত্বশীলতার সাথে পালন করেও দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু বকর সিদ্দিককে আমি ইসলামের দাওয়াত দিলে সে তা গ্রহণ করতে কোনো কুণ্ঠাবোধ করেনি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ছাড়া আবু বকরের চেয়ে আর কোনো ভালো ব্যক্তির উপর সূর্যোদয় ঘটেনি। সুবহানাল্লাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি ভালো ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যেহেতু কুরাইশদের মধ্যে সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, তাই তার প্রচারণায় বহু লোক ইসলাম গ্রহণ করেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় ব্যক্তিত্বগণ ইসলামের ছায়াতলে আসেন আবু বকর রাদিয়াল্লাহুর দাওয়াতে। ইসলামী যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন। যে ব্যক্তি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাইমুন ইবনে মিহরান এর নিকট কেউ প্রশ্ন করল যে আপনার মতে আলী রাদিয়াল্লাহু উৎকৃষ্ট না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? একথা শুনে তিনি ভীষণ রাগান্বিত হলেন এবং বললেন, আমার এটা জানা ছিল না যে আমি এই দুজনের মধ্যে তুলনা করার সময় পর্যন্ত বেঁচে থাকব। আরে, এ দুজন তো ছিলেন ইসলামের মাথা স্বরূপ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু ঈমান আনেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আলেম সমাজের ব্যাপারে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করেননি। তিনি তার পরিবার পরিজন ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে হিজরতের গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করেন। যুদ্ধের সময় তার সাথে ছিলেন। বদর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহুকে বলেন, তোমাদের একজনের সাথে আছেন জিব্রাইল এবং আরেকজনের সাথে আছেন মিকাইল। বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু মুশরিকদের লস্করে সামিল ছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহুর ছেলে। তিনি মুসলমান হওয়ার পর তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে বললেন, বদরের দিন আপনি কয়েকবার আমার তীরের আওতায় এসেছিলেন, কিন্তু আমার হাত গুটিয়ে নিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমি যদি এরূপ সুযোগ পেতাম তবে আমি তোমাকে লক্ষ্যস্থল না বানিয়ে ছাড়তাম না। আল্লাহু আকবার, অর্থাৎ তুমি মুশরিক অবস্থায় যুদ্ধ করতে আসছিলে, তুমি যদি আমার তীরের তরবারির সুযোগে আসতে আমি তোমাকে হত্যা করে ফেলতাম, পুত্র বলে তোমাকে আমি ছাড় দিতাম না। আল্লাহর জন্য কি এক অপার ভালোবাসার মহিমা, আবু বকর রাদিয়াল্লাহুর বীরত্ব! আলী রাদিয়াল্লাহু একবার লোকদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে বীর শ্রেষ্ঠ কোন ব্যক্তি? সবাই জবাব দিল, আপনি। তিনি বললেন, আমি সর্বদা আমার সমপর্যায়ের জুরির সাথে লড়াই করি, এটা কোনো বীরত্ব নয়। তোমরা বীর শ্রেষ্ঠ ব্যক্তির নাম বলো। সবাই বলল, আমরা জানি না। তখন আলী রাদিয়াল্লাহু বলেন, বীর শ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বদরের দিবসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ছাউনি বানিয়েছিলাম। আমরা জিজ্ঞেস করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে, তার উপর মুশরিকদের হামলা কে প্রতিহত করবে? আল্লাহর কসম, আমাদের মধ্যে কেউ সাহস করল না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কাউকে তার কাছে ঘেঁষতে দিলেন না। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার উপর ঝাঁপিয়ে পড়েছেন। একবার মক্কা মুকাররমায় মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানতে লাগলো এবং বলতে লাগলো, তুমি হচ্ছে সেই ব্যক্তি যে এক খোদ, এক আল্লাহর প্রবক্তা, এক ইলাহের প্রবক্তা, এক মাবুদের প্রবক্তা। আল্লাহর কসম, কাফেরদের মোকাবেলা করার সাহস কারো হলো না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি কাফেরদের মারতে মারতে হটিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে, হায় আফসোস, তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যিনি বলছেন যে এখন যিনি বলছেন যে আল্লাহ এক এবং একক, একথা বলে আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন এবং বললেন যে এখন তোমরা বলো ফেরাউনের স্ত্রী উত্তম মুমিন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু লোকেরা যখন কোনো উত্তর দিল না তখন তিনি বললেন তোমরা জবাব দিচ্ছ না কেন? আল্লাহর কসম আবু বকরের এক মুহূর্ত তার হাজার মুহূর্ত অপেক্ষা উত্তম, অর্থাৎ ফেরাউনের স্ত্রীর হাজার মুহূর্ত অপেক্ষা উত্তম। তিনি তো ইমান গোপন রেখেছিলেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমান প্রকাশ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা, তিনি সাহাবা কেরামের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়াসায়ুজান্না বুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আর তা অর্থাৎ জাহান্নাম থেকে বহু দূরে রাখা হবে পরম মুত্তাকীকে যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। এ আয়াতের শানে নুজুল হচ্ছেন তিনি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর সিদ্দিকের সম্পদ দ্বারা আমার যতখানি উপকার হয়েছে অন্য কারো সম্পদ দ্বারা ততখানি হয়নি। একথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আমি আর আমার সম্পদ বলতে কিছুই নেই, সব কিছুই আপনার বদৌলতে। অন্য এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পদ নিজের সম্পদের মতোই ব্যবহার করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেই দিন তার নিকট চল্লিশ হাজার দিরহাম ছিল, চল্লিশ হাজার দিরহাম। তিনি তার সবটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধে দানের কথা উল্লেখ করে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে দান করতে আদেশ করলেন তখন আমি আবু বকরের চাইতে বেশি দান করার সংকল্প করলাম এবং আমার অর্ধেক সম্পদ দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ? আমি বললাম বাকি অর্ধেক। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সমুদয় সম্পদ নিয়ে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও একই প্রশ্ন করলেন। তিনি জবাব দিলেন পরিবারের পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আমি এই অবস্থা দেখে বললাম আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো ব্যাপারে অগ্রগামী হতে পারব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সবার অনুগ্রহ পরিশোধ করেছি কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনুগ্রহ অবশিষ্ট রয়েছে, তার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পদ দ্বারা আমার যতখানি উপকার হয়েছে অন্য কারো সম্পদ দ্বারা ততখানি হয়নি। তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। কোনো ব্যাপারে যখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হতো তখন সেই বিষয়টি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত করা হতো। তিনি সেই সম্পর্কে যে রায় দিতেন তাই সঠিক হতো। কোরআনুল কারিমের জ্ঞান ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বেশি সাহাবাদের চেয়ে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের ইমাম বানিয়েছিলেন। সুন্নাতের জ্ঞানও ছিল তার পরিপূর্ণ। এ কারণে সাহাবায়ে কেরাম সুন্নাতের মাসায়েলের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দ্বারস্থ হতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্মরণ শক্তিও ছিল প্রখর। তিনি অত্যন্ত ধীর শক্তি সম্পন্ন ছিলেন। তিনি নবুয়তের শুরু থেকে উফাত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেন। খিলাফতকালে যখন কোনো সমস্যার উদ্ভব হতো তখন তিনি তা কোরআন মাজিদে তালাশ করতেন। কোরআন মাজিদে না পাওয়া গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ অনুসারে সমাধান করতেন। যদি এরূপ কোনো কথা এবং কাজ পাওয়া না যেত তখন লোকদের জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ কি এ সম্পর্কে হাদিস শ্রবণ করেছে? কোনো সাহাবি যদি এরূপ কোনো হাদিস শ্রবণ বর্ণনা না করতেন তখন তিনি সুবিখ্যাত সাহাবিদেরকে একত্রিত করে বলতেন এবং তাদের অধিকাংশের অভিমত অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাধারণভাবে সারা আরব এবং বিশেষভাবে কুরাইশদের বড় নসববিদ ছিলেন। এমনকি জুবাইর ইবনে মুতাইম যিনি আরবের অন্যতম নসববিদ বা কুলপঞ্জি অথবা বংশবিশারদ ছিলেন বলে পরিচিত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে ফায়দা হাসিল করতেন। তিনিও গর্ব করে বলতেন যে আমি নসব শাস্ত্রের সবচেয়ে বড় নসববিদদের নিকট শিক্ষা লাভ করেছি। অর্থাৎ জুবাইর ইবনে মুতাইমও গর্ব করতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে নসববিদদের সবচেয়ে বড় নসববিদ। স্বপ্নের তাবিরের শাস্ত্রেও তিনি সবচেয়ে অগ্রগণ্য ছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তিনি স্বপ্নের তাবির বর্ণনা করতেন। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন যে আল্লাহ রাসুলের পর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু হলেন স্বপ্নের সবচেয়ে বড় তাবির বা বর্ণনাকারী। তিনি সবচেয়ে বড় বাগ্গী ছিলেন। কোন আলেম এবারে একমত যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্গী ছিলেন, বক্তৃতা করতে পারতেন আবু বকর রাজিয়াল্লাহু এবং আলী রাজিয়াল্লাহু। সমস্ত সাহাবিদের মধ্যে তার জ্ঞান ছিল পূর্ণ এবং মতের সঠিকত্ব ছিল স্বীকৃত। আলী রাজিয়াল্লাহু বহুবার বলেছেন যে এই উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু। একবার আলী রাজিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি আমাকে আবু বকর রাজিয়াল্লাহু এবং উমর রাজিয়াল্লাহু এর উপর শ্রেষ্ঠত্ব দান করবে আমি তাকে দৌড়া মারব। আল্লাহ তাআলা আবু বকর আলী রাজিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আবু বকর রাজিয়াল্লাহু এর উপর রহম করুন, তিনি তার কন্যাকে আমার নিকট বিয়ে দিয়েছেন, আমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং বিলালকে আজাদ করেছেন। আল্লাহ তাআলা উমর রাজিয়াল্লাহুর উপর রহম করুন, তিনি হক কথা বলেন তা যতই তিক্ত হোক না কেন। আল্লাহ তাআলা উসমান রাজিয়াল্লাহুর উপর রহম করুন, তার প্রতি ফেরেশতারাও লজ্জা প্রদর্শন করেন। আল্লাহ তাআলা আলী রাজিয়াল্লাহুর উপর রহম করুন, হে আল্লাহ আলী যেখানেই থাকুক হককে তার সঙ্গে রেখো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লোকেরা সিদ্দিকে আকবরকে সর্বসম্মতভাবে খলিফা বানিয়েছেন, কেননা তখন ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম ব্যক্তি পাওয়া যায়নি। মুয়াবিয়া ইবনে ফাররাহ রাজিয়াল্লাহু বলেন যে আবু বকর রাজিয়াল্লাহুর খেলাফত সম্পর্কে সাহাবাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারা সর্বদা তাকে খলিফাতুর রসুল বা রসুলের খলিফা বলতেন, আর সাহাবিরা কখনো কোনো ভুল বা গুমরাহের উপর একমত হতেন না। আবু বকর রাজিয়াল্লাহু এর সামাজিকতা। আতা ইবনে সাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, খিলাফতের বায়াত গ্রহণের পর দিন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু দুটি চাদর নিয়ে বাজারে রওনা হন। ওমর রাজিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে। ওমর রাজিয়াল্লাহু বললেন, এখন আপনি এই ধান্দা ছেড়ে দিন, আপনি মুসলমানদের আমির হয়ে গেছেন। তিনি বললেন, তাহলে আমি আমার পরিবার পরিজন কি খাবে? ওমর রাজিয়াল্লাহু বললেন, এই কাজটি আবু উবায়দাকে সুপর্দ করুন। তারপর দুজনেই আবু উবায়দা রাজিয়াল্লাহুর নিকট গেলেন এবং তাকে আবু বকর রাজিয়াল্লাহু বলেন যে আমার এবং আমার পরিবার পরিজনের খরচপত্র মুহাজিরদের নিকট থেকে আদায় করে দাও, সব জিনিসই সাধারণ মানের হতে হবে, গ্রীষ্ম এবং শীতের পোশাকেরও প্রয়োজন হবে, ছিঁড়ে গেলে আমি তা জমা দেব এবং নতুন পোশাক নেব। আবু উবায়দা রাজিয়াল্লাহু প্রতিদিন তার ঘরে অর্ধ বকরির গোস্ত পাঠিয়ে দিতেন। আবু বকর ইবনে হাফস বলেন যে আবু বকর রাজিয়াল্লাহু ইন্তেকালের সময় আয়েশা রাজিয়াল্লাহাকে বলেন, মুসলমানদের কাজ করার পারিশ্রমিক হিসাবে আমি কোনো পয়সার ফায়দা গ্রহণ করিনি, সাদামাটা গোসের খাওয়া পরা ব্যতীত। এই মুহূর্তে এই হাফসি গোলাম উটিনি এবং পুরাতন চাদরটি ছাড়া মুসলমানদের আর কোনো মালামাল আমার কাছে নেই, আমার মৃত্যুর পর এগুলোকে ওমর রাজিয়াল্লাহুর নিকট পাঠিয়ে দিও। ইমাম হাসান ইবনে আলী রাজিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আবু বকর রাজিয়াল্লাহু এর ইন্তেকালের সময় আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহাকে বললেন যে আমার মৃত্যুর পর এই উটিনিটি যার দুধ আমি পান করছি, এই পেয়ালাটি যাতে করে আমি পান করতাম এবং এই চাদরটি ওমরের নিকট পাঠিয়ে দেবে, কেননা এগুলোকে আমি খলিফা হিসেবে বাইতুল মাল থেকে নিয়েছিলাম। ওমর রাজিয়াল্লাহু এর নিকট এগুলো পৌঁছার পর তিনি বললেন, আল্লাহ তাআলা আবু বকর রাজিয়াল্লাহু এর উপর রহম করুন, আমার জন্য তিনি বহু কষ্ট করেছেন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু বাইতুল মালে কখনো কোনো সম্পদ জমা হতে দেননি, যা কিছু আসত মুসলমানদের জন্য তা ব্যয় করে ফেলতেন, ফকির মিসকিনদের মধ্যে সমভাবে বন্টন করে দিতেন, কখনো কিছু পোশাক জোগাড় করে গরিব মিসকিনদেরকে দান করতেন। তার উফাতের পর উমর রাজিয়াল্লাহু যখন অন্যান্য সাহাবা সহ বাইতুল মালের হিসাব নিকাশ দিলেন তখন তা সম্পূর্ণ শূন্য পেলেন। মহল্লার মেয়েরা তাদের বকরি নিয়ে তার নিকট আসত এবং তার দ্বারা দুধ দহন করে নিয়ে যেত। সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু অনেক লোকের মধ্যে এমনভাবে মিলেমিশে বসতেন কেউ চিনতেই পারত না যে তাদের মধ্যে খলিফা কে। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর খেলাফতের উল্লেখযোগ্য ঘটনা বলি, সাকিফা বনু সাইদা এবং বায়াতের খেলাফত। মসজিদে নববীতে সিদ্দিকে আকবর রাজিয়াল আনহু বক্তৃতা করে লোকদের বিস্ময় দূর করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর। সাকিফা বনু সাইদায় আনসারদের সমবেত হওয়া এবং মুহাজিরদের পরামর্শ ছাড়া কোনো আমির বা খলিফা নির্বাচন সম্পর্কে আলোচনা করার খবর তার নিকট পৌঁছল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর এ ছিল ইসলামের সবচেয়ে বড় দুর্দিন। এই খবর শুনে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু নীরব থাকতেন এবং এদিকে ভ্রুক্ষেপ না করতেন তবে মুহাজির এবং আনসারদের মধ্যে সম্পৃক্ত এবং ভ্রাতৃত্ব অচিরেই বিনষ্ট হয়ে ইসলামী ঐক্য চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নিজেই তার দিনের সংরক্ষক এবং সাহায্যকারী, তাই তিনি সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু আনহুকে হিম্মত এবং দৃঢ়তা দান করলেন। যাবতীয় আশঙ্কা এবং বিপত্তি তার অন্তর্দৃষ্টি এবং শক্তির সামনে বিজয় এবং সংশোধনে রূপান্তরিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শক্তি সমস্ত মুসলমানকে একই জাতি এবং একই পরিবার বানিয়ে দিয়ে গিয়েছিল এবং ইমানের নূরের বিস্ময়কর প্রভাবে গোত্র, পরিবার এবং দেশের পার্থক্য সম্পূর্ণ মিটে গিয়েছিল। গোত্র এবং পরিবারের নাম দ্বারা মানুষের পরিচয় ও ঠিকানা দান সহজ হওয়া ছাড়া এগুলো আর কোনো তাৎপর্যই বহন করত না তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত এবং এই মহান আত্মার ঊর্ধ্বজগতে গমন করার পর মুহূর্তের জন্য এই জাতিগত বিভেদের বিপত্তির পার্শ্ব পরিবর্তন করা কোনো আশ্চর্যের বিষয় নয়। লক্ষণীয় যে সাহাবায়ে কেরামের পুত পবিত্র জামাত এই মুসিবতকে নিজেদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের কারণ বানিয়েছেন, ধ্বংসের উপকরণ নয়। একথার ব্যাখ্যা এই যে মদিনা মোনাওয়ারায় মুহাজিরদের সংখ্যা আনসারদের চেয়ে কম ছিল, কিন্তু আনসাররাও দুই ভাগে বিভক্ত ছিল, আওস এবং খাজরাজ। ইসলামের পূর্বে প্রাচীনকাল থেকে একে অপরের বৈরিয়া এবং প্রতিদ্বন্দ্বী ছিল। এভাবে মদিনা মুনাওয়ারার তৎকালীন মুসলমানদেরকে তিনটি বড় বড় ভাগে বিভক্ত মনে করা যেত, আওস, খাজরাজ এবং কুরাইশ বা মক্কার মহাজিরগণ। খাজরাজ গোত্রের সর্দার ছিলেন সাদ ইবনে উবাদা। তার গৃহ সংলগ্ন একটি প্রশস্ত বৈঠকখানা ছিল যার আকৃতি ছিল এরূপ যে একটি প্রশস্ত চত্বর, তার উপরে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য সংযুক্ত ছিল, এটিকেই সাকিফা বনু সাইদা বলা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর শুনে একদিকে মসজিদে নববীতে লোকজন জমা হয়ে গিয়েছিল, তাদের মধ্যে প্রায় সকলেই ছিলেন মুহাজির, কেননা মুহাজিরদের ঘরদোর ওই মহল্লায় ছিল বেশি, এখানে আনসারদের সংখ্যা অনেক কম ছিল। অপরদিকে বাজার সংলগ্ন সাকিফা বনু সাইদাই ছিল মুসলমানদের আরেকটি সমাবেশ, এই সমাবেশের প্রায় সকলেই ছিলেন আনসার। ঘটনাক্রমে দুই একজন মুহাজিরও সেখানে উপস্থিত ছিলেন। ইসলামের সূচনা এবং তার ক্রমবিকাশ, শত্রুদের অপচেষ্টা, যুদ্ধ বিগ্রহের ডামাডোল, শিরকের পরাজয় এবং বিলুপ্ত হওয়া, ইসলামী আইনকানুনের সামনে সকলের মাথা নত করা, এসব কিছুই ছিল তাদের দৃষ্টিপথে দুদীপ্যমান। তারা এতে জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর এই ব্যবস্থা কেবল তার স্থলাভিষিক্ত নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে কায়েম থাকতে পারে। মসজিদে নববীতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খুবই ভাবাবেগ অবস্থায় ছিলেন যে যে কেউ বলবে আল্লাহ রাসুল মারা গিয়েছেন তাহলে তাকে আমি তরবারির আঘাতে শেষ করে ফেলব, এই অবস্থায় লোকদের খেলাফত বিষয়ে চিন্তা ভাবনার কোনো সুযোগই হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর শুনে দ্রুত তিনি সেখানে এসে পৌঁছাতেন, না পৌঁছাতেন যদি তিনি যদি সেখানে দ্রুত না পৌঁছতেন তবে আল্লাহ জানেন মসজিদে নববীতে রাসূল প্রেমিকগণের এই চিত্ত চাঞ্চল্য এবং অস্থিরতার ভাব কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকত। পক্ষান্তরে অপর সমাবেশটি যা সাদ ইবনে উবাদার বৈঠকখানায় অনুষ্ঠিত হচ্ছিল সেখানের অবস্থা ওরূপ ছিল না, সেখানে খলিফা নির্বাচন সম্পর্কে আলোচনা হচ্ছিল। এই সমাবেশ ছিল আনসারদের জনৈক গোত্রপতির বৈঠকখানায় যিনি ছিলেন খাজরাজ গোত্রের সর্দার, আর খাজরাজ গোত্র ছিল জনসংখ্যা এবং ধন দৌলতে আনসারদের অপর গোত্র আওস থেকে শ্রেষ্ঠ এবং উন্নত। তাই এই সমাবেশের আলোচনা এবং সিদ্ধান্ত ছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খলিফা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত বানাতে হবে। মুহাজিরদের লোক সংখ্যা যদিও মদিনায় আনসারদের চেয়ে কম ছিল, কিন্তু তাদের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব আনসারদের অন্তরে এতই প্রবল ছিল যে সাদ রাজিয়াল্লাহু আনহু যখন খেলাফত আনসারদেরই প্রাপ্য বলে প্রমাণ করতে চাইলেন তখন আনসারদের এক ব্যক্তি বাধা দিয়ে বললেন, মুহাজিরগণ আনসারদের খেলাফত কিভাবে মেনে নিবেন? এর উত্তরে অপর একজন আনসার বললেন, তারা যদি মেনে না নেন তাহলে আমরা তাদের বলে দেব যে তোমরা তোমাদের মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা বানিয়ে নাও, আর আমরা আমাদের আনসারদের মধ্য থেকে একজন খলিফা বানিয়ে নিয়েছি। সাদ রাজিয়াল আনহু বলেন, না, এটা এক ধরনের দুর্বলতা। অন্য একজন আনসার বলেন, মুহাজিররা যদি আমাদের খলিফাকে মেনে না নেয় তাহলে আমরা তাদেরকে তলোয়ারের মাধ্যমে মদিনা থেকে বের করে দেব। ওই সমাবেশে যে কজন মুহাজির ছিলেন তারা উচ্চকণ্ঠে আনসারদের বিরোধিতা করলেন। এইভাবে ওই সমাবেশে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এমনকি এই অপ্রীতিকর অবস্থা বাড়তে বাড়তে যুদ্ধ এবং সংঘাতের আশঙ্কা দেখা দিল। এই ভয়াবহ রূপ দেখে মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং মসজিদে নববীতে এসে সাকিফা বনু সাইদার ঘটনা বর্ণনা করলেন। এদিকে মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বক্তৃতা শেষ করে দাফন কাফনের উপকরণ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি এই আতঙ্কজনক খবর শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে সাকিফা বনু সাইদার দিকে গমন করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবাকে কাফনের কাজ সম্পন্ন করতে বলে যান। তখন যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটুকু বিলম্ব করতেন তাহলে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি ভয়াবহ পরিস্থিতি মাথা ছাড়া দিয়ে উঠত। এই তিন মহান ব্যক্তিত্ব যখন ওই সমাবেশে পৌঁছালেন তখন এক আশ্চর্য হুলস্থুল গোলমাল চলছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখানে ওই সমাবেশকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দিলেন এবং নিজে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধা এবং শালীনতার সাথে বক্তৃতা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু আগেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর আত্মহারা অবস্থা অবলোকন করেছিলেন। তিনি মসজিদে নববীতে তরবারি হাতে চক্কর দিচ্ছিলেন আর বলছিলেন, যে ব্যক্তি বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে আমি তার গর্দান উড়িয়ে দেব। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা করলেন যে এখানেও তিনি চরম উত্তেজনা এবং গভীর শোকে এরূপ কোনো মন্তব্য করে না ফেলেন। তাই তিনি নিজেই সমাবেশকে সম্বোধন করে বক্তৃতা শুরু করলেন এবং তখন এরই প্রয়োজন ছিল। তিনি বললেন, প্রথমে মুহাজিরগণ আমির হবেন এবং আনসারগণ হবেন ওয়াজির, মানে সহযোগী। তার বক্তব্য শুনে হুবাব ইবনুল মুনজির ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের মধ্য থেকে একজন আমির এবং তোমাদের মধ্য থেকে একজন আমির নির্বাচিত হওয়াই উত্তম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুবাব আনসারির কথার জবাব দিলেন। তিনি বললেন, তোমাদের অবশ্যই স্মরণ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে উপদেশ দিয়েছিলেন যে আনসারদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আনসারদের তিনি মুহাজিরদের সাথে সৎ ব্যবহার করার উপদেশ দেননি। এতেই প্রমাণিত হয় যে হুকুমত এবং খেলাফত মুহাজিরদের মধ্যে থাকবে। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উক্তি খণ্ডন করলেন এবং তাদের সপক্ষে কিছু বলতে লাগলেন। ফলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং হুবাব রাদিয়াল্লাহু আনহু উভয়ের উচ্চস্বরে কথা বলতে লাগলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উভয়কেই থামতে এবং চুপ করতে চেষ্টা করালেন। ইতিমধ্যে বাশির ইবনু নোমান ইবনু কাব ইবনে খাজরাজ আনসারি উঠে দাঁড়ালেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে কুরাইশ বংশের ছিলেন, সুতরাং তার কম অর্থাৎ কুরাইশের লোকেই খেলাফতের বেশি হকদার। আমরা নিঃসন্দেহে দীন ইসলামের সাহায্য করেছি এবং আমরা অগ্রবর্তী মুসলমান, কিন্তু আমাদের ইসলাম গ্রহণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য প্রস্তুত হওয়া নিছক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই ছিল। তার প্রতিদান আমরা এই দুনিয়ায় চাই না, আর না আমরা খেলাফত অথবা আমির হওয়ার ব্যাপারে মুহাজিরদের সাথে কোনো ঝগড়া বিবাদ পছন্দ করি। হুবাব ইবনুল মুনজির বলেন, বশির, তুমি এখন কাপুরুষের মতো কথা বলছ, আরেকটি গুছিয়ে আনা কাজকে নষ্ট করে দিতে চাচ্ছ। বশির রাদিয়াল্লাহু বলেন, আমি কাপুরুষতা প্রকাশ করিনি, বরং যে কম খেলাফতের হকদার আমি এ বিষয়ে তাদের সাথে বিবাদ করা অপছন্দ করছি। হে হুবাব, তুমি কি শোনোনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশদের মধ্য থেকে? বশির রাদিয়াল্লাহু এর এই উক্তিকে অন্য কয়েকজন আনসারও সমর্থন করলেন। আর এভাবে এই আল্লাহকে যারা ভালোবাসে এমন কম তাদের পার্থিব এবং বৈশ্বিক খিদমতকে তাদের দিনী এবং রুহানি প্রেরণার উপর বিজয়ী হতে দিলেন না। হুবাব ইবনুল মুনজিরও একথা শুনে চুপ হয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ তার মত পরিবর্তন করলেন। তিনি চুপ করার সাথে সাথে গোটা সমাবেশের উপর নীরবতা নেমে এলো এবং খেলাফত সম্পর্কে মুহাজির এবং আনসারদের ঝগড়া তৎক্ষণাৎ দূর হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু বললেন, এখানে ওমর রাজিয়াল্লাহু এবং আবু উবাইদা উপস্থিত আছেন, তোমরা এই দুজনের একজনকে বেছে নাও। আবু উবাইদা রাজিয়াল্লাহু এবং ওমর রাজিয়াল্লাহু বললেন, না, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু মুহাজিরদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। তিনি গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। নামাজের ইমামতি করানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার প্রতিনিধি বানিয়েছিলেন, অর্থাৎ নামাজ হচ্ছে দিনের সবচেয়ে উৎকৃষ্ট আমল। কাজেই আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বর্তমানে অন্য কোনো ব্যক্তি খলিফা বা আমির হওয়ার যোগ্য হতে পারে না। একথা বলেই ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু আবু বকর রাজিয়াল্লাহু আনহু হাতে বায়াত করলেন এবং তারপর আবু উবাইদা রাজিয়াল্লাহু আনহু এবং বাশির ইবনে সাদ আল আনসারি রাজিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেন। এরপর এমন অবস্থার সৃষ্টি হয় যে চারদিক থেকে লোকজন বায়াত গ্রহণের জন্য ভেঙে পড়েন। এই খবর বাইরে পৌঁছে গেল এবং লোকেরা শোনামাত্র ছুটে এলো। মোট কথা, তামাম মুহাজির এবং আনসার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বিনা মতানৈক্যে সর্বসম্মতভাবে বায়াত গ্রহণ করলেন। আনসারদের মধ্যে কেবল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং মুহাজিরদের মধ্যে যারা কাফনের কাজে ব্যস্ত ছিলেন তারা ওই সময় সাকিফা বনু সাইদার বায়াত গ্রহণ করতে পারেননি। সাদ রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পর ওই দিনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। মুহাজিরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু আনহু 40 দিন পর্যন্ত বায়াত গ্রহণ করেননি। তাদের অভিযোগ ছিল যে সাকিফা বনু সাইদায় বায়াত অনুষ্ঠানে তাদেরকে কেন ডাকা হলো না। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট আগমন করলেন এবং বললেন, আমি আপনার শ্রেষ্ঠত্ব এবং খলিফা হওয়ার যোগ্যতাকে অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী আত্মীয়। আপনি সাকিফা বনু সাইদায় আমাদের পরামর্শ ছাড়া কেন লোকদের নিকট থেকে বায়াত নিলেন? আপনি যদি আমাদেরকেও সেখানে ডেকে পাঠাতেন তাহলে সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার করা আমি আমার নিজের আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার করার চাইতেও অধিক পছন্দ করি। আমি সাকিফায় বায়াত গ্রহণের উদ্দেশ্যে যাইনি, বরং মুহাজির এবং আনসারদের মধ্যে ঝগড়া মীমাংসা করা অত্যাবশ্যক ছিল। উভয় শ্রেণী লড়াই করে মারতে এবং মরতে প্রস্তুত ছিল। আমি কাউকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলিনি, বরং উপস্থিত জনতা শতপ্রবৃত্ত হয়ে আমার হাতে বায়াত গ্রহণ করেছেন। ওই সময় যদি আমি বায়াত গ্রহণ অনুষ্ঠানে স্থগিত রাখতাম তবে এই আশঙ্কা এবং বিপত্তি পুনরায় ততোধিক শক্তি নিয়ে মাথা ছাড়া দেওয়া প্রবল আশঙ্কা ছিল। তুমি যখন কাফন দাফনের কাজে মশগুল ছিলে তখন আমি এই তড়িৎ কাজে তোমাকে কিভাবে সেখান থেকে ডেকে পাঠাতে পারতাম? আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তৎক্ষণাৎ তার অভিযোগ প্রত্যাহার করলেন এবং তারপর দিন মসজিদে নববীতে সবার সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ। বায়াতে সাকিফা থেকে ফিরে এসে তারপর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন শেষ করে মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপর উপবেশন করে সাধারণ লোকদের বায়াত গ্রহণ করেন। তারপর দণ্ডায়মান হয়ে ভাষণ দেন এবং হামদ এবং নাতের পর জনগণের উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই। সুতরাং আমি যদি সৎ কাজ করি তবে তোমাদের কর্তব্য হচ্ছে আমাকে সাহায্য করা, আর যদি আমি কোনো ভুল পথ অবলম্বন করি তবে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে সোজা পথে প্রতিষ্ঠিত করা। সত্যবাদিতা এবং সত্য কথা বলা একটি আমানত এবং মিথ্যা কথা হচ্ছে একটি খেয়ানত। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী, যে পর্যন্ত আমি তার প্রাপ্য বুঝিয়ে না দেই, আর তোমাদের মধ্যে যে শক্তিশালী সে আমার নিকট দুর্বল, যে পর্যন্ত আমি তার নিকট থেকে প্রাপ্য বুঝে না নেই। তোমরা জিহাদ পরিত্যাগ করবে না, যে জাতি জিহাদ পরিত্যাগ করে সে জাতি অপমানিত হয়। আমি যতদিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব ততদিন তোমরা আমার আনুগত্য করবে, আর আমি যদি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করি তবে তোমরা আমাকে পরিত্যাগ করবে, কেননা তখন তোমাদের উপর আমার আনুগত্য করা ফরজ নয়। ওই দিন 33,000 সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। বায়াতে সাকিফার পর মদিনা মুনাওয়ারা এবং মুহাজির এবং আনসারদের মধ্যে সেই মতবাদের লেশমাত্র কোথাও ছিল না। বায়াতের কয়েক মিনিট পূর্বে মুহাজির এবং আনসারদের মধ্যে যা বিদ্যমান ছিল সেটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছিল। সবাই পূর্বের মতোই অভিন্ন হৃদয় এবং পরস্পর ভাই ভাই হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষালয় থেকে সরাসরি শিক্ষা গ্রহণকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যে পূর্ণভাবে দুনিয়ার উপর দিনকে প্রাধান্য দিয়েছিলেন, এটাও তার একটা সর্বাপেক্ষা বড় প্রমাণ। দুনিয়ার কোনো দল বা জামাতই তাদের সমপর্যায়ে পৌঁছতে পারে না। যখন একথা চিন্তা করা হয় যে 33,000 সাহাবি একদিনে স্বেচ্ছা এবং সানন্দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন এবং সারা আরব দেশ এবং সমস্ত মুসলমান তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা মেনে নিয়েছেন, তখন খেলাফতে সিদ্দিকি থেকে বড় অন্য কোনো ইজমায়ে উম্মাতে পরিদৃষ্ট হয় না, অর্থাৎ এ ব্যাপারে এত বড় ঐক্যমতার দেখা যায় না। উসামার বাহিনীর যুদ্ধযাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক মাস পূর্বে ইয়ামান এবং নাজদ এলাকায় আসওয়াদ এবং মুসাইলামার ফিতনা দেখা দিয়েছিল। ওইসব দেশের অধিবাসীরা ছিল সদ্য ইসলাম গ্রহণকারী, এখনও তারা পূর্ণরূপে ইসলাম এবং ইসলামের মূল তত্ত্ব সম্পর্কে জ্ঞাত হতে পারেনি। ইতিমধ্যে ভণ্ড নবীদের শয়তানি ফিতনা মাথাছাড়া দিয়ে ওঠে এবং এই ন মুসলিমরা তাদের প্রতারণার শিকার হয়। নাজদ অঞ্চলের অবস্থাও ছিল একই রূপ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পূর্বেই আসওয়াদ আল আনসির দফা রফা হয়ে গিয়েছিল, অর্থাৎ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ইয়েমেন অঞ্চলের বিষাক্ত ক্রিয়া এবং ফিতনার কারণ তখনও সম্পূর্ণ দূরীভূত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর সারা আরব উপমহাদেশে অতি দ্রুত এবং তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ল এবং ছড়াতে লাগল। এই খবর একদিকে নতুন ইসলাম এবং শিক্ষার মুখাপেক্ষী গোত্রগুলোর ধ্যান ধারণায় পরিবর্তন সৃষ্টি করল, অপরদিকে ভণ্ড নবীদের দুঃসাহস এবং হিম্মত বাড়িয়ে তাদের কর্মকাণ্ড শক্তি এবং তারক্কি দান করল। সকল দেশ এবং সকল জাতির মধ্যে যুদ্ধপ্রিয় এবং ফিতনাবাজ লোকেরাও যুগে যুগে ইন্ধন জুগিয়েছে। এই ধরনের লোকদের নতুনভাবে তাদের দুষ্টামির জন্য উপযুক্ত সুযোগ মিলে। খ্যাতি অন্বেষী ব্যক্তিবর্গ এবং ক্ষমতালোভী গোত্রগুলো তাদের স্বেচ্ছাচারিত এবং বিলাসিতার জন্য সুযোগ সন্ধান করতে লাগল, ফলে সব দিক থেকেই ধর্মত্যাগের খবর আসা শুরু হয়ে গেল। এইসব খবরাখবর এত উপর্যুপুরি এবং অধিক মাত্রায় মদিনায় এলো যে সেগুলো শুনে সাহাবায়ে কেরামের চোখের সামনে যেন ঘোর বিপদ এবং দুঃখ বেদনার পাহাড় ছিল, আর তাদের মন মস্তিষ্কের উপর এতই বোঝা চেপেছিল যে তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষালয় এবং তার তত্ত্বাবধানের ধৈর্য এবং দৃঢ়তার শিক্ষা না পেতেন তাহলে তাদের এবং ইসলামের ধ্বংস ছিল বাহ্যত নিশ্চিত। মদিনা, মক্কা এবং তায়েফ এই তিনটি স্থান ছাড়া অবশিষ্ট সমস্ত আরব উপমহাদেশে ধর্মত্যাগের অগ্নিশিখা প্রচণ্ড আকার ধারণ করেছিল। একই সাথে এ খবরও পৌঁছল যে মদিনা মোনাওয়ারার উপর সব দিক থেকে হামলা করার প্রস্তুতি চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার অন্তিম মুহূর্তে সিরিয়া অভিমুখে রোমানদের মোকাবেলা করার জন্য মুসলমান বাহিনী সহ প্রেরণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ বৃদ্ধির কারণে এই বাহিনী যাত্রা বিরতি করেছিল। এক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই বাহিনী প্রেরণ করতে চাইলেন, কিন্তু সাহাবায়ে কেরাম সব দিক থেকে ধর্মত্যাগের মুরতাদ হয়ে যাওয়ার খবর শুনে এবং মদিনার উপর হামলা করার আশঙ্কা দেখা দেয় এই বাহিনী প্রেরণে স্থগিত রাখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট অনুরোধ করেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর ইমানি শক্তি, মনোবল, হিম্মত এবং সাহসিকতা, উদ্যম এবং দৃঢ়তা পরিমাপ করে দেখুন। তিনি সবাইকে সাফ জবাব দিলেন, আমাকে যদি কেউ এ ব্যাপারে নিশ্চয়তাও প্রদান করে যে এই বাহিনী প্রেরণ করার পর আমাকে মদিনায় কোনো হিংস্র জন্তু একাকী পেয়ে ছিঁড়ে ফেলবে, তবু আমি একটি বাহিনী প্রেরণ করা কখনো মুলতবি করব না, কারণ এই বাহিনী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন। অতএব তিনি এই মর্মে নির্দেশ জারি করলেন যে উসামা বাহিনীতে যেসব লোক অন্তর্ভুক্ত ছিল তারা যেন সব যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করে এবং মদিনার বাইরে সেনা শিবিরে দ্রুত সমবেত হয়। এই নির্দেশ পালনার্থে সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু আনহুর ঝান্ডার নিচে সমবেত হন। এই নির্দেশ পালন করার জন্য উসামা রাদিয়াল্লাহু আনহুর ঝান্ডা নিচে সমবেত হন এবং উসামা রাদিয়াল্লাহু আনহুর পিতা যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত গোলাম, তাই কোনো কোনো লোকের মনে তার নেতৃত্ব সম্পর্কে কুণ্ঠাবোধ ছিল। উসামা রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল তখন 17 বছর, তাই কারো কারো ইচ্ছা বয়স্ক কোনো কুরাইশী নেতা নির্ধারণ করা হোক। যখন সমস্ত লস্কর মদিনার বাইরে সমবেত হল তখন উসামা রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহুকে, তিনিও এই বাহিনীর একজন সৈন্য ছিলেন, ওমর রাদিয়াল্লাহু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহুর নিকট এই বার্তা দিয়ে প্রেরণ করেন যে বড় বড় লোক সবই আমার সঙ্গে রয়েছে, আপনি তাদেরকে আপনার কাছে ডেকে নিন এবং আপনার কাছে রেখে দিন, কেননা আমি আশঙ্কা করছি যে মুশরিকরা হামলা করে আপনাকে এবং মুসলমানদেরকে কষ্ট দেবে। অমর রাজিয়াল্লাহু সেনা ছাউনি থেকে সেনাপতির পয়গাম নিয়ে যখন রওনা করেছিলেন তখন আনসাররাও একটি পয়গাম ওমর রাজিয়াল্লাহুর মাধ্যমে খলিফার নিকট প্রেরণ করেন। পয়গামটি ছিল এরূপ যে, আপনি এই বাহিনীর অধিনায়ক এমন কোন ব্যক্তিকে নির্ধারণ করুন যিনি হবেন উসামা থেকে বয়সে বড় এবং শরীফ বংশের। তখন সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু বললেন, এই বাহিনী প্রেরণ করার দরুন যদি সমস্ত বস্তি খালি হয়ে যায় এবং আমি স্বয়ং একাকী থেকে যাই আর হিংস্র জন্তুরা আমাকে তুলে নিয়ে যায়, তবু এই বাহিনী প্রেরণ মুলতবী হতে পারে না। মুহাজিরদের পয়গাম প্রথমে শুনেছিলেন এবং তিনি এই জবাব দিলেন, অতঃপর আনসারদের পয়গাম শুনে বললেন, তাদের অন্তরে এখন পর্যন্ত গর্ব এবং অহংকারের চিহ্ন অবশিষ্ট রয়েছে। একথা বলে তিনি উঠে দাঁড়ালেন এবং ওই বাহিনীকে বিদায় করার জন্য পায়ে হেঁটে মদিনার বাইরে সেনানিবাস পর্যন্ত চলে গেলেন। ওসামাকে বাহিনী সহ বিদায় করলেন এবং নিজে ওসামা রাজিয়াল্লাহু আর ঘোড়ার পাশে থেকে আলাপ করতে করতে হেঁটে চললেন। ওসামা রাজিয়াল্লাহু বললেন, হয়তো আপনি আরোহণ করুন অথবা আমি সওয়ারি থেকে নেমে পায়ে হেঁটে চলব। সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু বলেন, আমি আরোহণ করব না এবং তোমারও সওয়ারি থেকে নিচে নামার প্রয়োজন নেই, আর আমি যদি কিছু দূর আল্লাহর রাস্তায় বিদায় সম্বর্ধনাকারী হিসেবে তোমাদের ঘোড়ার সাথে পায়ে হেঁটে চলি তাতে আমার কি ক্ষতি হবে। সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহুর এই কার্যপদ্ধতি ছিল আনসারদের উপরোক্ত পয়গামের মুখ্যম জবাব। ওসামা রাজিয়াল্লাহুর ঘোড়ার পাশাপাশি আবু বকর রাজিয়াল্লাহুকে এভাবে পায়ে হেঁটে চলতে দেখে গোটা বাহিনী হতবাক হয়ে পড়ল এবং সবার অন্তরে সেই কুণ্ঠাবোধ দূর হয়ে গেল। তদস্থলে আনুগত্য এবং একনিষ্ঠতার প্রেরণা সৃষ্টি হয়ে গেল। ওসামা রাজিয়াল্লাহুকে উপদেশ দান। তিনি আবু বকর রাজিয়াল্লাহু ওসামা রাজিয়াল্লাহুকে তার সওয়ারির সাথে হাঁটতে হাঁটতে দশটি উপদেশ দান করলেন। তিনি বললেন যে, এক, খেয়ানত করবে না, দুই, মিথ্যা কথা বলবে না, তিন, অঙ্গীকার ভঙ্গ করবে না, চার, শিশু বৃদ্ধ এবং নারীদেরকে হত্যা করবে না, পাঁচ, কোনো ফলদার বৃক্ষ কাটবে না এবং জ্বালাবে না, ৬ নম্বর, আহারের প্রয়োজনীয়তা ছাড়া উট বকরি গাভী প্রভৃতি জবেহ করবে না, ৭ নম্বর, কোনো জাতির সাথে সাক্ষাৎ হলে তাদের নম্রভাবে ইসলামের দাওয়াত দিবে, ৮, কারো সাথে সাক্ষাৎ করলে তার মর্যাদা রক্ষার প্রতি দৃষ্টি রাখবে, ৯ নম্বর, তোমাদের সামনে কোনো আহার্য কোনো খাবার এলে আল্লাহর নাম নিয়ে আহার শুরু করবে, ১০, ইহুদি খ্রিস্টানদের যেসব লোক পার্থিব সম্পর্ক ত্যাগ করে তাদের উপাসনালয়ে অধিবাস অবলম্বন করেছে সেখানে বাস করে তাদেরকে উত্তপ্ত করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেসব কাজ করার আদেশ করেছেন তাতে হ্রাস বৃদ্ধি করবে না, আল্লাহর পথে কাফেরদের সাথে লড়াই করবে। সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু ওসামা রাজিয়াল্লাহুকে এই নসিহতগুলো করে জারাফ নামক স্থান থেকে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তনকালে তিনি ওসামা রাজিয়াল্লাহুকে বললেন, তুমি অনুমতি দিলে আমার সাহায্য এবং পরামর্শের জন্য আমি উমরকে রেখে দিতে পারি। ওসামা রাজিয়াল্লাহু তৎক্ষণাৎ উমর ফারুক রাজিয়াল্লাহুকে মদিনায় থাকার অনুমতি প্রদান করলেন। উমর রাজিয়াল্লাহু ওই বাহিনী থেকে আলাদা হয়ে আবু বকর রাজিয়াল্লাহু এর সাথে মদিনায় ফিরে এলেন। এখানে লক্ষণীয় বিষয় যে খলিফা তার আপন নির্দেশ বলে ওমর রাজিয়াল্লাহুকে রেখে দিতে পারতেন, কিন্তু তিনি ওসামা রাজিয়াল্লাহুর নিকট থেকে রীতিমতো অনুমতি লাভ করে প্রয়োজন মনে করলেন। এটাও ওই বাহিনীর জন্য একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপদেশ ছিল। খলিফা তার দৃষ্টান্তের মাধ্যমে এই উপদেশটি প্রদান করলেন। ওসামা রাজিয়াল্লাহুর সাফল্য। ওসামা রাজিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে জর্দান এবং বলকান উপত্যকায় পৌঁছে রোমান বাহিনীর সাথে যুদ্ধ আরম্ভ করেন। রোমকদের পরাজিত করে এবং বেসুমার মালে গনিমত এবং যুদ্ধবন্দী নিয়ে ৪০ দিন পর মদিনায় ফিরে আসেন। এই বাহিনীর যুদ্ধযাত্রা বাহ্যত অতি ভয়াবহ মনে হচ্ছিল, কিন্তু তার ফলাফল ইসলাম এবং মুসলমানদের জন্য খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। দেশের এই সুরগোল এবং নিরাপত্তাহীনতার সময়ও মুসলমান বাহিনীর এরূপ রোমকদের উপর হামলা করা যেন সকল মুরতাদ এবং বিদ্রোহীদের একথা জানিয়ে দিচ্ছিল যে আমরা তোমাদের এই বিদ্রোহ এবং প্রস্তুতিকে এতটুকু পরোয়া করি না। এই সাহস এবং শক্তির কার্যকর ঘোষণা বিদ্রোহীদের আশাহত এবং নিরুৎসাহিত করে চিন্তা এবং দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তারা মুসলমানদের মূলোচ্ছেদকল্পে সবাই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে নিজ নিজ স্থানে বসে এরূপ চিন্তা করতে লাগলো যে মুসলমানদের আদৌ পরাভূত করা যাবে কিনা। আর এ কারণেই তুলাইহা আসাদি এবং মুসাল্লামা কাজ্জাব প্রমুখ যারা নবুয়তের দাবিদাররা নিজ নিজ এলাকার বাইরে কদম রাখতে পারেনি এবং যাকাত অস্বীকারী বিদ্রোহী গোত্রগুলো ইসলামের বিরোধিতার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ওসামা রাজিয়াল্লাহু এর রোমান বাহিনীর উপর জয়লাভ করা এবং নিরাপদে মালে গনিমত সহ ফিরে আসা আর এই সংবাদ দেশে প্রসিদ্ধি লাভ করা আরও ফলপ্রসূ প্রমাণিত হয়। যেহেতু এই যুদ্ধে প্রচুর মালে গনিমত হস্তগত হয়েছিল, তাই বিদ্রোহীদের দমন করা এবং দেশের শান্তি এবং নিরাপত্তা বহাল করার ক্ষেত্রে এই মালে গনিমত দ্বারা মুসলমানদের বিরাট সাহায্য মেলে এবং সামরিক বাহিনী প্রেরণের ক্ষেত্রে সাজ সরঞ্জাম জোগাড় করতে তেমন ব্যাগ পেতে হয়নি। মুরতাদদের ফিতনা দমনের ব্যাপারে সাধারণত মানুষ মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর মদিনা, মক্কা এবং তায়েফ ছাড়া সমগ্র আরব দেশ এরূপ মুরতাদ হয়ে যায় যে লোকেরা তাওহীদ ছেড়ে শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল এবং আল্লাহর স্থলে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ এটা মনে করা সম্পূর্ণ ভুল এবং বাস্তবতা বিবর্জিত। প্রকৃত ঘটনা ছিল এই যে মিথ্যাবাদীরা অর্থাৎ নবুয়তের মিথ্যা দাবিদাররা নামাজ প্রভৃতি ইবাদতকে অস্বীকার করত না। তারা ইসলাম ত্যাগ করে কুফর এবং শিরক গ্রহণ করেনি, বরং ইসলামের কোনো কোনো রোকন, বিশেষ করে জাকাত, এটা দিতে অস্বীকার করে। এই অস্বীকারের কারণ ছিল আরব জাতিগোষ্ঠীর প্রাচীন লাগামহীনতা এবং উচ্ছৃঙ্খলতা। ইসলাম মানুষের উপর জাকাত ফরজ করেছিল। মালের পরিমাণ হিসাবে সাহাবে নিসাব অর্থাৎ যে জাকাত দানের অধিকারী হবে সে এই জাকাত প্রদান করতে হতো। এই জাকাত স্বাধীনচেতা লোকেরা তাদের জন্য একটি বোঝাস্বরূপ মনে করত। যারা তখনও ভালোমতো ইসলামের স্বাদ আস্বাদন করেনি তারা এই ইসলামী এই জাকাত পরিশোধ করতে অস্বীকার করে। অবশিষ্ট ইসলাম ধর্মকে তারা অস্বীকার করেনি। জাকাত অস্বীকার যেহেতু জাতি গোষ্ঠীর মেজাজ এবং বৈশ্বিক স্বার্থের অনুকূলে ছিল, তাই এই অস্বীকৃতির মধ্যে এক এক করে গোটা দেশ শরিক হয়ে যায়। কিন্তু এটা যেহেতু একটি বিদ্রোহ ছিল, তাই ন মুসলিম বিদ্রোহীদেরকে মুসাইলাম এবং তুলাইহা এসব মিথ্যাবাদী নিজেদের দিকে আকর্ষণ করার এবং আর্থিক ইবাদত ছাড়া দৈহিক ইবাদতের মধ্যেও লাগব ঘটিয়ে নিজ নিজ নবুয়তের এটা প্রসার ঘটানোর সুযোগ পেয়ে যায়। যাই হোক, শিরক এবং মূর্তি পূজার বিষয়টি আদৌ আলোচনাধীন ছিল না, কিন্তু দীন ইসলাম মানব জাতির মধ্যে যে নিয়ম শৃঙ্খলা এবং বিধি ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল তা বাধ্যত উলটপালট হতে বসেছিল। এই ঘোর বিপদের চিকিৎসা ছিল মুশরিক এবং কাফেরদের যুদ্ধবাজির থেকে অধিক শক্ত এবং কঠিন। কেননা জাকাত অস্বীকারীদের সংকল্প এবং ঘোষণা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু সাহাবা একরামকে একত্রিত করে পরামর্শ সভা অনুষ্ঠিত করেন। সবাই কোনো কোনো সাহাবা এই মত প্রকাশ করেন যে জাকাত অস্বীকারীদের সাথে মুশরিক এবং কাফেরদের ন্যায় যুদ্ধ করা ঠিক হবে না, কিন্তু এই অভিমতটি ছিল ঠিক তেমনি দুর্বল যেমন উসামা বাহিনীর যুদ্ধযাত্রার বিরুদ্ধে কোনো কোনো লোক প্রকাশ করেছিল, তেমনভাবে দুর্বল ছিল। আর যেভাবে এই অভিমত সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু মানেননি, তেমনিভাবে এই দুর্বল মতটিকেও তিনি গ্রহণযোগ্য মনে করেননি। তিনি বলেন, আল্লাহর কসম, জাকাতের একটি জন্তু বা একটি শস্যকণা যদি কোনো গোত্র পরিশোধ না করে তবে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। মুরতাদদের প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারায় আগমন করে আবেদন করেছিল, নামাজ আমরা আদায় করছি, জাকাত আমাদেরকে মাফ করে দিন। কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাদেরকে সাফ জবাব আবু বকর রাজিয়াল্লাহু তাদেরকে সাফ জবাব দেন এবং এই সাফ জবাব শুনে তারা নিজ নিজ গোত্রের মধ্যে ফিরে গেল। তৎক্ষণাৎ সারা দেশে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এই দৃঢ় সংকল্পের খবর পৌঁছে গেল এবং মুরতাদ এবং জাকাত অস্বীকারীরা মোকাবেলা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু পূর্ণ প্রস্তুতি এবং পূর্ণ সাহস এবং ধৈর্যের সাথে একজন সজাগ মস্তিষ্ক এবং রাষ্ট্রনায়ক খলিফা হিসাবে আলেমদের প্রতি যথাযথ নির্দেশনামা এবং গোত্রপতিদের নামে চিঠি লেখেন। একদিকে ওসমান বাহিনী রোমকদের সাথে যুদ্ধরত ছিল, অন্যদিকে মদিনার আশেপাশে সমবেত মুরতাদগণ মদিনার উপর হামলা করার হুমকি দিচ্ছিল। আবু বকর রাজিয়াল্লাহু যেমন দূর দূরান্তের মুরতাদদের নিকট চরম হুমকিমূলক পত্র প্রেরণ করেছিলেন, তেমনি আশেপাশের বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি মদিনা মুনাওয়ারার তদানীন্তন মুসলমানদের যুদ্ধযোগ্য লোকদের মসজিদে নববীর সামনে পর্যবেক্ষণ সর্বক্ষণ উপস্থিত এবং প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছিলেন এবং আলী রাজিয়াল্লাহু এবং জুবাইর রাজিয়াল্লাহু, তালহা রাজিয়াল্লাহু, আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহুকে মদিনা মুনাওয়ারার আশেপাশে পাহারা দেওয়ার জন্য আদেশ করেছিলেন, যাতে মদিনার উপর কোনো গোত্র আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সে খবর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর নিকট পৌঁছাতে পারেন। আব্রাক নামক স্থানে আবস গোত্র এবং জুলকিসা নামক স্থানে জুবিয়ান গোত্র অবস্থান করছিল। বনু আসাদ এবং বনু কিনানারও কিছু লোক তাদের মধ্যে ছিল। আবস এবং জুবিয়ান গোত্রদ্বয় যখন জানতে পারল যে মদিনা মুনাওয়ারায় তখন স্বল্প সংখ্যক লোক অবশিষ্ট রয়েছে এবং জাকাত মাফ করার কথা সিদ্দিকে আকবর রাজিয়াল আনহু পরিষ্কার অস্বীকার করেছেন, তখন তারা একমত হয়ে মদিনার উপর হামলা করল। এই হামলাকারীদেরকে আলী রাজিয়াল আনহু মদিনার বাইরে প্রতিরোধ করে মদিনায় সিদ্দিকে আকবর রাজিয়াল আনহুয়ের নিকট সংবাদ প্রেরণ করেন। এদিক থেকেও অনতিবিলম্বে সাহায্য প্রেরিত হল। মুসলমানরা জু খাসাব নামক পর্যন্ত তাদেরকে হটিয়ে দিলেন। শত্রুরা পরাজিত হয়ে পলায়ন করল বটে, কিন্তু ভিন্ন পথে দফ এবং নানারকম বাজনা বাজাতে বাজাতে ফিরে এলো। এতে মুসলমানদের উটগুলো ভয় পেয়ে মদিনায় পালিয়ে আসলো। এই অবস্থা দেখে আবু বকর রাজিয়াল আনহু নিজে মদিনা থেকে বের হলেন এবং শত্রুর উপর হামলা করেন। 5-6 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধে মুরতাদরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং মুসলমানদের হাতে বহু লোক নিহত হয়। আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু, নোমান ইবনে মুকরিন রাজিয়াল আনহু এবং ছোট একটি দলের মাধ্যমে গনিমতের মাল মদিনায় প্রেরণ করেন এবং স্বয়ং শত্রুর পশ্চাদ্ধাবনে জুলকিসা নামক স্থান পর্যন্ত অগ্রসর হন। এদিকে শত্রুদের একটি বিরাট দল ধোকা দিয়ে এবং দৃষ্টি এড়িয়ে মদিনা আক্রমণ করল। তারা কতক মুসলমানকে শহীদ করল এবং মালে গনিমত পুনরুদ্ধার করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু ফিরে এসে এই ঘটনা শ্রবণ করে যার কারণে দুঃখিত হলেন এবং শপথ করলেন যে মুরতাদদের হাতে যতজন মুসলমান শাহাদত বরণ করেছেন ততজন মুরতাদ হত্যা না করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব না। তিনি এই সংকল্প এবং আয়োজনরত থাকা অবস্থায় উসামা রাজিয়াল আনহু গনিমত সহ মদিনায় প্রবেশ করেন। উসামা রাজিয়াল আনহু এবং তার বাহিনীকে সফরের ক্লান্তি দূরীকরণার্থে মদিনায় আরাম করার জন্য রেখে খুদ মদিনার মুসলমানদের ছোট্ট দলটি নিয়ে জুল খাসাব এবং জুলকিসার দিকে বের হয়ে পড়লেন। আব্রাক নামক স্থানে আবস, জুবিয়ান এবং বনু বকর, সালাবা, ইবনে সাদ প্রভৃতি গোত্র মোকাবেলায় প্রবৃত্ত হলেন। ঘোর যুদ্ধ সংগঠিত হল, শেষে মুরতাদরা পরাজিত হয়ে পলায়ন করল। আব্রাক নামক স্থানে সিদ্দিকে আকবর রাজিয়াল আনহু অবস্থান করলেন এবং বনু জুবিয়ানের জায়গাগুলো মুসলমানদেরকে প্রদান করলেন। তাদের চারণ ভূমিগুলো মুজাহিদদেরকে ঘোরার জন্য ওয়াকফ করে দিলেন। এরপর সেখান থেকে তিনি জুলকিসা নামক পর্যন্ত গমন করেন এবং দুশ্মনদের ইচ্ছামতো শাস্তি দিয়ে মদিনায় প্রত্যাগমন করেন। এতক্ষণে উসামা বাহিনীর ক্লান্তিও দূর হয়ে গিয়েছিল। আরব দেশে আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু যেসব লোকের সাথে মোকাবেলা এবং যুদ্ধ করেছিলেন তারা দুই ভাগে বিভক্ত ছিল। প্রথমত সেসব লোক যারা নাজ, ইয়েমেন এবং হাজরামাউত প্রভৃতি এলাকায় মুসাইলামা, তুলাইহা, সাজা প্রমুখ মিথ্যা নবুয়তের দাবিদারদের সাথে একমত হয়ে গিয়েছিল। এদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কোনো সাহাবীর দ্বিমত ছিল না। দ্বিতীয় সেসব গোত্র যারা জাকাত পরিশোধ করতে অস্বীকার করত, এদের সাথে যুদ্ধ করা কোনো কোনো সাহাবি সমীচীন মনে করেননি। কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহুয়ের রায় প্রদানের পর সব সাহাবি তার রায়ের সাথে একমত হন। এই দুই ধরনের লোকের মধ্যে কিছুটা পার্থক্য তো অবশ্যই ছিল, কিন্তু মুসলমানরা যখন উভয়ের বিরুদ্ধে যুদ্ধ করা সমান জরুরি সাব্যস্ত করেন তখন ওই দুই শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য এবং তফাত অবশিষ্ট ছিল না। আর প্রকৃত ঘটনা এই যে এই উভয় শ্রেণী দুনিয়াদারী এবং জড়বাদিতায় একই শৈলাবে ভেসে গিয়েছিল, যাদেরকে সিদ্দিকে আকবর আবু বকর রাজিয়াল আনহু কৌশল এবং আধ্যাত্মিকতায় ডুবে যাওয়া থেকে রক্ষা করে এবং এই ধ্বংসকারী তুফান থেকে নাজাত দিয়ে আরব সেনাবাহিনীকে বিজয়ের শীর্ষে নিরাপদে পৌঁছে দেন।